ক্ষেত্রে লজ্জা মাদি উচ্চারণ করে ওয়ালা ইয়ানআকিদু বিলজ্জাইনি আহাদুহুমা লজ্জ মুস্তাকিল তো এমন দুই শব্দ এর মধ্যে থেকে যদি একটাকে মুস্তাকিল হিসাবে ব্যবহার করে আরেকটা মাদি যাচ্ছে তাহলে ভাই মুনাকে হবে না সংগঠিত হবে না বিখিলাফিন নিকাহ অবশ্য বিবাহের মধ্যে যদি একটা লব্জ মুস্তাকবেল বলে তাইলে বিবাহ সংরক্ষিত হয়েন এইটা বিয়ার মধ্যে হ্যাঁ লব্জে মাঝি বা লব্জ মুস্তাকবেলের মাধ্যমে যদি বলা হয় তাইলে বিয়ার সংগঠিত হয়ে যায় আর বাইয়ের মধ্যে হয় না কয়ে ওইটা বিয়ার আলোচনা যে জায়গায় গেছে যদি সানি ওই জায়গার মধ্যে আলোচনা চলে ওরা জানা আপনি দুবি লজ্জাইনি আহাদুহুমা লফজ মুস্তাকবিল কয়ে দুই লফজের মাধ্যমে এমন দুই শব্দের মাধ্যমে বেচা কিনা সংগঠিত হবে না যে দুই যে দুই শব্দের মাঝে একটা লফজে মাঝে আরেকটা লফজে মুস্তাকবিল কেন হবে না এক নম্বর দলিল হলো যে সাহেবের শরীয়ত লব্জে মুস্তাকবেলের মাধ্যমে একটা লব্জে মুস্তাকবেল আরেকটা লব্জে মাদির মাধ্যমে করেন নাই যেহেতু সাহেবের শরীয়তের থেকে সুবুত নাই সুতরাং আপনারা আমরা মাস তালিগিরি করলে কাম হতো না এক নম্বর দলিল আর দুই নম্বর দলিল কালকে এটা আমি বলে দিছিলাম যে দেখেন এখানে বায়ে এবং মুস্তারির পক্ষ থেকে হয়তো লব্জে মুস্তাকবেল বলা হবে বায়ে এবং মুস্তারির পক্ষ থেকে বায়ের পক্ষ থেকে যদি লব্জে মুস্তাকবেল বলা হয় তাহলে সমস্যাটা কি দাঁড়ায় বায়ের পক্ষ থেকে যদি লব্জে মুস্তাকবেল বলা হয় যেমন বললো আপি ইউ আপ ইউ আন্দাজ আর মুস্তারি করলে ইস্তারাই তো আমি কিলাম ইস্তারাই তো আমি কিলাম তাহলে এই জায়গার মধ্যে আপি ইউ দ্বারা এটা মাই বেচুঙ্গা এটা বায়ের মানার মধ্যে না আমি বেচবো বরং এটা ওয়াদায়ে বায়ের মানার মধ্যে আর ওয়াদায়ে ভাই যেটা এটা ভাই না ওয়াদায়ে ভাই এটা কি না ভাই না যখন ওয়াদায়ে ভাই ভাই না অতএব এটা একটা ওয়াদা এটা অঙ্গীকার যখন বেচবে তখন আর যদি হয় তাহলে তো হবে আমি যখন বেসবো তখন তো হইল ভাই কিন্তু যতক্ষণ পর্যন্ত না বেসা হইল ততক্ষণ পর্যন্ত তো আমি ওর দ্বারা বেচা কিনা হইল না বরং অঙ্গীকার আমি বেসবো তো আমি বেসবো তো বেচা তো হইল না বেচা তো হইতে হবে একেবারে তাৎক্ষণিক ভাবে ইনশা হইতে হবে ইনশার মানা পাওয়া যাইতেছে না এই যে ওয়াদার মানা পাওয়া যাইতেছে যেহেতু ওয়াদার মানা পাওয়া যাইতেছে যদি বাইয়ের পক্ষ থেকে মুস্তাকবেলের সিগার উচ্চারণ করা হইলে তখনও এইটা কি হয় না বায়ে হয় না ওয়াদায়ে বায়ে হয় আর যদি মুস্তারি বলে আস্তারিউ একজন কইলো দি একটু আমি এটা বেসলাম তোমাকে আর হ্যাঁ কইতেছে কি আস্তারিউ আমি কিনব তাহলে এটা হলো দরদাম করা এটা ভাও করা বেচা কিনার মাঝে দরদাম করা আস্তারিউ আমি কিনব তাহলে দরদাম করাটা এটা বেচা না এটা দরদাম চূড়ান্ত হবে যখন না চূড়ান্তভাবে হ্যাঁ কথাবার্তা পাকাপাকি ভাবে নিয়ে নিবি তো যেহেতু এই জায়গার মধ্যে ভাওয়ের মানা পাওয়া যাচ্ছে স্যার ভাও এটা ভাইয়ের মানার মধ্যে না সুতরাং এটাও বেচা কিনা হইল না তাহলে এই জায়গার মধ্যে যদি লব্জে মুস্তাকবেল বলা হয় ভাইয়ের যদি বলে তাহলেও হইল ওয়াদায় ভাই হয় ভাই হয় না একটা খারাপই আর মুস্তারি যদি বলে তাহলে ভাও হয় দরদাম করা হয় ভাই হয় না এটাও আরেকটা খারাপই আর যেহেতু এটা বায়ের মানার মধ্যে হইতেছে না অতএব লজ্জে মুস্তাকবেলের দ্বারা বেচা কিনা করলে বেচা কিনা হবে না কেউ কেউ বলছে যে হুজুর আপনি এখানে এত কষ্ট করতেছেন কেন মুস্তাকবেলের দ্বারা যদি আপনি হারের মানারে মুস্তাকবেল তো মুজার মুস্তাকবেল মানে মুজারে আর মুজারে মানে মুজারের মধ্যে উভয় মানা পাওয়া যায় মুজারের মধ্যে যেমনিভাবে হারের মুস্তাকবেলের মানা পাওয়া যায় তেমনিভাবে হালের মানা তো পাওয়া যায় তাহলে মুস্তাকবেলের দ্বারা যদি মুজারে মুরাদ হয় আর মুজারে মুরাদ নিয়ে যদি আমরা এই জায়গার মধ্যে হালের মানা নিই তাহলে আপনি যে দুইটা খারাপির কথা বলছেন দুই খারাপির কোনো খারাপই থাকে একটা খারাপির কথা বলছেন ওয়াদায় ভাই ওয়াদায় ভাই থাকবে না মানে তা হোক मैं खरीदता हूँ बा मैं बेचता हूँ अभी वो मनी क्या नहीं बेचता सी ताहिले अम्म किल्लाम कोता सुंदर हुलो बेचा किन्ह होए गलो समस्या गलो ना अथवा अस्तरी एक दिन गलो बेचू अभी बेच रहा है कुल अस्तरी अम्म किंता सी किल्लाम एक ही अर्थ ताहिले है तो हकीकत হাকিকত ইনসার মানা হইতেছে হাকিকতের বাইরে যে হাকিকতের মানা সেটা পাওয়া যাইতেছে হাকিকতের বাইরে জায়গার মধ্যে পাওয়া যাইতেছে তাহলে মুস্তাকবিল না নিয়া আমরা যদি হাল মুরাদ নেই তাহলে যে সমস্ত সমস্যা এবং একতরাজ সেগুলি আর থাকে যে জবাবে বলা হয় যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে বলছেন মুস্তাকবিল আর মুস্তাকবিল তখনই হবে যখন তার আগে সিন অথবা সাওফা উল্লেখ থাকবে সিন এবং সাওফা উল্লেখ করে যখন কেউ বেচা কিনা শব্দ বলবে কারণ যেহেতু এই জায়গার মধ্যে মুস্তাকবিল লজ্জ বলা হয়েছে তাহলে মুস্তাকবিল বলতে হলে আর মুস্তাকবিলকে ইন্ডিকেট করতে হলে নির্দিষ্ট করতে হলে সুনির্দিষ্ট করতে হলে তার আগে সাওফা অথবা সিন তো সাওফা এবং সিন ইস্তেমাল করে যদি বেচা কিনা করে সাহাস্তারি আর সাহাবিউ এই জাতীয় যদি বলা হয় তাহলে তো এই মুস্তাকবিল নির্ধারিত করা করে দেওয়া হবে তাহলে ওই যে দুই খারাপি এই খারাপি তো থাকেই যাইতেছে তাহলে আপনি যে কথা স্কেলের জবাবটা যেভাবে দিতে চাইতেছেন সেটা পুরাপুরি ভাবে এটা হয় না এটা কিন্তু কাইতে যাওয়া না এটা কাইতে যাওয়া যাওয়া হচ্ছে ধরিল যে মুসালে মুস্তাকবিল বলছে আর মুস্তাকবিল যত বলছে তাই তার আগে সিন এবং সাফা আছে যখন সিন সাফা আছে তাই তো ওই যে দুই খারাপির কথা বললাম মুস্তাকবিলের মানার জন্য নির্দিষ্ট হইলো যখন মুস্তাকবিলের মানার জন্য নির্দিষ্ট হইলো তখন তো এই খারাপি রয়েই গেল একটা ভাবের খারাপি আর একটা হইলো ওয়াদায় ব্যয়ের খারাপি জন রয়ে গেল যদি সিন সাফা না করে করে তাহলে এইবার কথাই ঠিক রয়ে গেল ও ولا ينعقد بلفظين احد ما لفظ المستقبل بخلاف النكاح কেউ কেউ বলছে যে হুজুর এখানে মুস্তাকবেলের দ্বারা মুরাদ আছে আমল মুস্তাকবেলের দ্বারা মুরাদ কি আমল আর এটা দলিল হইল এরকম কয় বিয়ার মধ্যে যদি লজ্জে মুস্তাকবিল বলে তাহলে বিয়া সংগঠিত হইয়া যায় বিয়ার মধ্যে যদি লজ্জে মুস্তাকবিল বলে তাহলে বিয়া সংগঠিত হয়ে যায় আর বিয়ার মধ্যে যে আলফাজ বলা হয়েছে সেটা আমাদের আলফাজ কেন ওয়ান আকিদু বিলজাইনি এটা সানির মধ্যে যে ইবারত আছে সেই ইবারত হলো وَيَنَاكِدُ بِلَفْزَيْنِ يُعَبَّرُ بِأَحَدِهِمَا عَنِ الْمَاضِي وَفِي الْآخَرِ عَنِ الْمُسْتَقْبِلِ نَحْوُ جَبِّزْنِي يعني وَفِي الْآخَرِ عَنِ الْمُسْتَقْبِلِ بُلْسِ جَ وَيُعَبَّرُ وَيَنَاكِدُ بِلَفْزَيْنِ بِيَا دُوِي شَبْدَ بِلَفْزَيْنِ تَرَمُتَ أَيَا الْإِجَابَ وَالْقُبُولِ বিবাহ বিবাহ ইজাব এবং কবুলের মাধ্যমে কি হয় সংগঠিত ইউআবারু বি আহাদিহিমা আনিল মাদি একটা লজ্জে মাদি তারা তাবির করবে ওয়াবিল আখারি আনিল মুস্তাকবিল আর দ্বিতীয়টা যদি লজ্জে মুস্তাকবিলের দ্বারা আদায় করে তাহলে বিয়া সংগঠিত হবে নাহু জাবিজনি জাবিজনি যে তুমি আমারে বিয়া দিয়া দাও বা বিয়া করাই দাও বা বিয়া ভয়া দাও যাই করো ফায়াকুলু জাব্বাস্তু ফায়াকুলু জাব্বাস্তু আমি তোমার বিয়া করাই তেহলে মুস্তাকবিল জাব্বাস্তু কা তো তো এটা মাদ্রিসি গাই এহলে একটা মাদ্রিসি গাই আর একটা হলো আমার রিসি গাইছে তাহলে মুস্তাকবিলের দ্বারা ওইখানেও মুস্তাকবিল উল্লেখ করিয়া লব্ধ আনছে কিসে আমরের মুস্তাকবিলের দ্বারা মুরাদ নেওয়া হয়েছে কিসের তাহলে এই জায়গার মধ্যেও বিলাজাইন আহাদুমা লাফজুল মুস্তাকবিল, এই লাফজে মুস্তাকবিলের দ্বারা আমর গুলা, লাফজে মুস্তাকবিলের দ্বারা আমর গুলা। তো যদি লাফজে আমরের দ্বারা করা হয় তাইলে বিবাহ বাই সংগঠিত হবে, কিন্তু কি হয় বিবাহ সংগঠিত, বিবাহ কি হয় সংগঠিত হয়, কারণ ওই জায়গার মধ্যে বিয়ার মধ্যে বলা হয়েছে তাইলে বিবাহ, তাইলে মাজি মুস্তাকবিল, এখানে মুস্তাকবিলের দ্বারা মুরাদ হইল কি আমল, আমলের শিকার দ্বারা যদি কেউ বলে তাইলে কি হবে না ভাই সংগঠিত হবে। তাহলে বিয়ে সংগঠিত হয় বা সংগঠিত হবে না কেন, বিবাহ সংগঠিত হয় বা সংগঠিত হবে হবে না কেন? কয় এখানে আসলে বিষয়টা হল যে এখানে যদি আমরের শিকার দ্বারা বায় সংগঠন করা হয় তাহলে বায়টা এটা হয় না, কেন লাগি কেন বিয়ার মাঝে আসলে আমরের শিকার মাধ্যমে যেটা মুস্তাকবিলের শিকার কইয়া আমরের শিকার মাধ্যমে এইটাকে তাওকিল বিন নিকাহ, বিয়ার ওকিল বানানো, তাওকিল বিন নিকাহ, আমরের শিকার মাধ্যমে তাওকিল বিন নিকাহ করা হয়, তাওকিল বিন নিকাহ অর্থাৎ বিয়ার জন্য ওকিল বানানো। আর আমরের শিকারটা এটা ইজাব না কবুল, ইজাব না কবুল না, বরং তারপরে ভাই আপুরু জাব্বাস্তুকা বা জাব্বাস্তুকে যেটা আছে সেটা হলো ইজাব এবং কবুল, সেটা হলো ইজাব এবং কবুল। আর বিরনির মাধ্যমে বানানো হয় তাওকিল বিবাহ, বিরনির মাধ্যমে কি করা হয় তাওকিল বিবাহ, অর্থাৎ আমরের শিকার মাধ্যমে বায়ের ওকিল বানানো, বেচা কেনার জন্য কি করা হয় ওকিল বানানো। পরে যে বীর তুকা বীরনীল পরে যে চাইতেছে বীর তুকা এইটা হবে যেমন জব্বাস তুকা জব্বাস তুকে ইজাব এবং কবুল, বীর তুকাও ওই কায়দা অনুযায়ী ইজাব এবং কবুল। আর বায়ের মাঝে, বায়ের মাঝে একই ব্যক্তি ইজাব এবং কবুল করার মালিক হতে পারে না, ইজাব এবং কবুল করার মালিক হতে পারে, তবে বিবাহের মাঝে একই ব্যক্তি ইজাব এবং কবুলের মালিক হতে পারে, কারণ বিয়ের মাধ্যমে যদি তাওকিল বিল বায় হয়, বিয়ের মাধ্যমে যদি তাওকিল বিল বায় হয় তাহলে যাকে ওকিল বানানো হইল যে তুমি আমার জন্য বেচ বা কিন, তাইলে সে কইল বেতুকা বেতুকা এহেন ইজাব এবং কবুল দুটা আসতেছে, যে আমি তোমার জন্য তোমার ওকিল হিসাবে এই জিনিসটা কিনলাম। আরেকটা জিনিস দেখেন, বাজারে গিয়া একজন যদি ওকিল বানানো হয় যে এই বেটা তুই বাজারে যা, বাজারে গিয়া আমাদের একটা গরু কিনতে হবে, তো এই বেটারে টাকা দিচ্ছে বা জানি হোক একটা কুয়ে দিচ্ছে যে এইভাবে টাকা ব্যবস্থা করে তুই আমার জন্য বাজার থেকে গরু কিনে নেবে, ওখানে ওই বেটা বাজারে গরু কিনছে, গরু কি হ্যাঁ কিনছে, যে বেটা বাজারে গিয়ে গরু কিনছে এটা কি তার গরু, গরুর মালিক কেডা, যে বেটা মোয়াক্কেল যে ওকিল বানাইছে সে এটা মালিক না, কিন্তু যার থেকে গরু কিনছে ওই বেলা কে হাত আইব কার কাছে, ওকিলের কাছে যাইব না, হ্যাঁ যদি কয় যে ভাই গরু আমার না মোয়াক্কেলের গরু তার কাছে এই টেহা আনো আমার গরু দাও, ধৈর্য লাগি যে কি করব বাড়ি দিব, বাড়ি দিব না। আরেক বেলা গেছে গিয়ে এক বেটিরে কইছে যে আমি হের ওকিল, ওর কাছে তুই বিয়া বইবে কি না? তো বেরি কইছে হ আমি বিয়া বইবো, তাহলে কম হা না কইছে, হা না হয়ে গেছে বিয়া। কেন বেলা যদি এই বেটিরে যদি আকাম কুকাম করবার চায় তাহলে বেটি রাজি হইব, বা এই বেলা যদি এই বেটিকে মোহর দেয় তাহলে মোহর বেটি নিব, কার দা কার লোকে করব। ওই যে জায়গাটা মদ খেল ওই বেলা, তাহলে বুঝা গেল গরুর টাকা কিন্তু কপিলে না দিলে ধরে ঠাস করে বাড়ি, কিন্তু বিয়ার ক্ষেত্রে এই বেটি এই বেটার লোকে থাকতে রাজি না, এই বেটার থেকে মোহর নিতে রাজি না। তাহলে বাইয়ের মাঝে একই ব্যক্তি মুতারেক এবং মুতালাক হয়ে যায়। আর মুতারেক অর্থাৎ এই যে আমি করলাম যে এটা এটা এটা আমার মাল, এটা আমার জিনিস, আমি করলাম যে কি এটা বেচলাম, এটা কিনলাম, এটা বেচলাম, এটা কিনলাম, এটা কিছু হইলো সব তো আমারই হইল, এটা বেচলাম, এটা কিনলাম আমার হাতেই না, এটা গডর মডর করতেছে, এটা কি আরেক দিকে কোনো আনে দেখতেছে দেখতেছে না। কিন্তু বিয়ের মধ্যে যদি আরেকজনের পক্ষ থেকে বলে যে তোমার তার পক্ষ হইয়া আমি তোমার বিবাহ পড়াই দিতেছি, তাইলে এই যে কি এই বেদির লোকে কি হে কিছু করতে পারবো? কিছু করার ক্ষমতা নাই, বরং আইনেও বেড়ে রাজি হয়ে রে আর বেদি হয়ে গেটার লাগে হইতে রাজি তো না। তাইলে বিয়ের মধ্যে একই শব্দ, একই শব্দ এটা উভয় তরফে মুতাওয়াল্লি হইতে পারে, ওলি হইতে পারে। والواحد يتولى طرف عينك والواحد ওইখানে আছে لو ين عقد بلفظين يعبد باحدهما للماضي وبالاخر عن المستقبل نحن مثل جوزني فيقول جوزتك والواحد يتولى কারণ একই ব্যক্তি মালিক এবং মুতা মালিক হয়ে যায়, মালিক বানানো ওলা হয় এবং মালিক খুনে ওলা হয়ে যায়, এবং মুতালেব এবং মুতালাব হয়ে যায়, মুতালেব মুতালাব আবার যার কাছে মুতালাবা করা হয় একই ব্যক্তি হয়ে যায়। আর এর বুজুর এর অস্তিত্ব দুনিয়ার মাঝে নাই যে একই ব্যক্তি মালিক হবে মুতামালিক হবে, একই ব্যক্তি মুতালেব হবে মুতালাব হবে, এর অস্তিত্ব দুনিয়ার মাঝে নাই। ওয়াল ওয়াকাদ মাররাল ফরক হুনাক, এই ফরক এই যে এই ফরক এটা হল যেটা কইলাম এদের ফরক যে বাইয়ের মাঝে একই ব্যক্তি মালিক এবং মুতামাল্লেক মুমাল্লেক এবং মুতামাল্লেক হয়ে যায়, মুতালেব এবং মুতালাব হয়ে যায়, কিন্তু বিয়ের মাঝে একই ব্যক্তি হয় না, দায় দায়িত্ব আরেকজনের বিয়ে চলে যায়। এই কারণে বিয়ের মাঝে তো এক শব্দের দ্বারা, তাহলে আমরের শিকার দ্বারা এখানে আসলে তৌকিল বিল বায় ইজাব এবং কবুল বায়ের রুকুন যেটা এটা হইতেছে না, পরেরটা ইস্তারাইতু যেটা কইতেছে সেইটা হইতেছে এক শব্দ, এই এক শব্দ ইজাব এবং কবুলের মানার মধ্যে হবে। আর বাইয়ের মাঝে একই ব্যক্তি মালেক মুতামাল্লেক মুমাল্লেক মুতামাল্লেক হইতে পারে না, মুতালেক মুতালাব হইতে পারে না, এটা সম্ভব না। আমি বেচলাম আমি কিনলাম, আমি বেচলাম আমি কিনলাম, তাহলে কে হওয়া আমার কাছে জিনিসও আমার কাছে, তাহলে লাভ হলো কি? টাকাও আমার কাছে জিনিসও আমার কাছে, কোনো লাভ নেই। এই জন্য ইজাব এবং কবুল একই ব্যক্তি করতে পারে না বায়ের মাঝে, কিন্তু বিয়ার মাঝে যেহেতু দায় দায়িত্ব ওকিলের দিকে থাকে না মদ খেলের দিকে প্রত্যাবর্তন করে, এই কারণে বিয়ার মাঝে একই শব্দের দ্বারা ইজার এবং কবুল করা যায়। ওলা ইয়ানা কি তুমি লাভ যাই নি আগু মা লাভ জুল মুস্তাকবিল বিখিলাফ নিকা বখিলাফ নিকা ওয়াকাদ মাররাল ফারকু হুনাকা আর ইসকা ফরক জো হে উস জাগা নিকা কে বয়ান মে গুজার وقوله رضيت بكذا وأعطيتك بكذا وخذه بكذا في معنى قوله بعت واشتريت لأنه يؤدي معنى هو المعنى هو المعتبر في هذا الوقود لهذا ينعقد بالتعاتب النفيس والخصيص هو الصحيح لتحقق المرابعة يعني مسلم رحمة الله لأي جاكت كي بطسن كوي بايتو হ্যাঁ সংগঠিত হয় বিল ইজাব ওয়াল কবুল, ইজাব ওয়াল কবুল। অর্থাৎ এখানে বিতু আর ইস্তারাই তুমি মাসালান কয়ে ইজাব করে কয়ে দাও বিতু বললো আর কবুল কারে বলা হয় ইস্তারাই তুমি। এখানে একজনে আমার মতন গাধা বুঝিয়া বলেছি বেচা কিনা করতে হইলে বিতু আর ইস্তারাই তু ছাড়া আর অন্য কোনো কিছু বলা যাবে না। মুসল্লিবি বলেন যে না না وقولوا رزقك كذا واعطيتك كذا وخذوا بكذا بمعنى قولي بيت واشتريت কয় কোনো ব্যক্তি যদি বিয়েটু ইস্তারাইতো না বললা কয় রাজি তো কয় আমি এই জিনিসটা তোমার কাছে বেচবো মানে বিয়েটু হ্যাঁ করলো কি রাজি তুমি কাজা হ্যাঁ করলো বিয়ে তুমি আসা রাখি দাদা হিমা আমি তোমার কাছে 10 টাকায় বেচলাম কয় রাজি তুমি কাজা এইটা রূপে আমি কি হয়ে গেলাম রাজি হইলাম ইস্তারাইতো শব্দ কয় নাই তাইলেও বাই হয়ে লব্জে ইস্তারাইতো এবং লব্জে বিয়েটু বললেই ভাই হবে আর অন্য কোনো কিছু বললে ভাই হবে না এরকম না বরং ভাইয়ের অর্থ আদায় হয়ে যায় এমন যে কোনো শব্দ যদি মুখের দ্বারা উচ্চারণ করা হয় তাইলেও বেচা কিনা কি হয়ে যাবে সংগঠিত হয়ে যাবে। রাজি তুমি কাজা আও আদাই তু কাবি কাজা কয় আমি তোমার এটা দিয়ে দিলাম আশা দাদা হ্যাঁ 10 টাকায় আমি তোমার এই জিনিসটা দিয়ে দিলাম হ্যাঁ করলে ইস্তারাই আমি কিনলাম তাহলে প্রথমটার মধ্যে বিতু তো পাওয়া গেল না তাহলে বিতু না পাওয়া গেলেও এখানে কি হয়ে যায় দেখা কিনা সম্মতি তো যাক কারণ বাইয়ের মানা এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে কিংবা ছেড়ার মানা পাওয়া যাইতেছে যেহেতু বাই এবং ছেড়ার মানা পাওয়া যাইতেছে আর এই সমস্ত উকুদের মধ্যে আগদের মধ্যে এই সমস্ত চুক্তিবদ্ধ চুক্তিগুলোর মধ্যে লজ্জার এতেবার করা হয় না মানার এতেবার করা হয় যেহেতু মানা পাওয়া যাইতেছে সুতরাং বাই কি হয়ে যাবে খুদু বিকাদা ইসকো ইতনা রুপিয়া সে তো লে লে কি মানা কওলি হি তো ইস্তারাই কি সো বি তো ইস্তারাই তো কে মানা মে হে লে নাম ইওয়াদি মানা হু কয় মানা হু মাও কওয়া দা লে আন্না হু ইওয়াদি মানা হু মা ইস্তারাই তো আর বি তো মানা আদাই করে কারণ ইস্তারাই তো আর বি তো দুনুত তো বেস্ত করিত না ওইটার মানা না দেই আছে লিয়ান্নাহু ইওয়াদি মানাহু কয় হ্যাঁ বাই এবং ইস্তার এমবে না এ হু হু হুর জমি রইল কি বাইয়ের মান একই সেরা লিয়ান্নাহু ইওয়াদি মানাহু ওয়াল মানা হুয়াল মুতাবাদু ফি হাদিহি এই জাতীয় চুক্তির ক্ষেত্রে শব্দের এতবার করা হয় না লফজের এতবার করা হয় না মানার এতবার করা হয় মাফহুমে والمعنى هو المعتبر في هذه العقود ولهذا ينعكس بالطاعة كويس معنى ذات بركرة هاي شطن الببرزان بطر الببرزان جدهن وهنا زينيش مطر تانان واسه ريك ليك هاسه بيرتو كوينا اشتريتو كوينا مال دالوي بگه بوله تهاده چلاه كيو كوتا كوي نا كريتا كوتا كوي نا بكريتا كوتا كوي উভয়ে চুপচাপ দোকানে যায় ঘুরে আর বিদেশে তো আছে একেবারে ইয়াল হয়ে যায় এটারে কি কয় টলি টলি লয় দোকান বাজার তো বিশাল বড় আমাদের দেশে ওই স্বপ্নের বাজার এটা কিছু দেয় এটা ওইগুলির তুলনায় কিচ্ছু না একটা বাজার মানে কি একটা দোকান মানে কি একটা দোকান মানে এ পুরা লাল রাকিলার মূল ইসলামবাগ সহ সব মিলে একটা বাজার একটা দোকান এই দোকানে ঢুকলেন আপনার দুনিয়ার এমন কোন জিনিস নাই যা ওই দোকানে পাইবে এক মাথাতে বুকে ট্রলি লইয়া বাস ফালাইতে থেকে ফালাইতে থেকে ফালাইতে থেকে রাস্তায় এসে কেসের সামনে ওই জিনিসগুলি এরা করে কি একটা একটা ধরে এদিকে ফালায় ফালাইয়া বাস কম্পিউটারে সব কিছু বাইরে যায় বাস ধরাই দেয় এটা বাস টাকা লাগে কোনো কথা লাগে তাহলে আপনি বিয়ে তো আর ইস্তারাই তো লজ্জ যদি বাইয়ের জন্য শর্ত হইতো তাহলে স্বপ্নের বাজারে আর বাটার বাজারে বেচা কিনা জায়েজ হইতো না। মূল্যবান মূল্যহীন বেশি দাম কম দাম সব জিনিসের মধ্যেই বাইরে তা আতি কি আছে জায়েজ কুয়াসহিহি এই কি আছে সহি এর ইমাম কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমাম কাকি ওনার অভিমত হলো খাসিসের মধ্যে তো বাইরে তা আতি জায়েজ কিন্তু নাফিসের মধ্যে বাইরে তা আতি জায়েজ বাইরে তা আতি কার কর স্বপ্নের বাজারে বাটার বাজারে বাইরে তা তার অর্থ হলো কি রেট লেখা থাকে বা রেট ক্রেতাদের তার জানা থাকে বিক্রেতার জানা আছে ওই দোকানে গেলে গিজে এত টাকা করে এটা সবাই জানে হ্যাঁ রে এনে গেলে 1 কেজি দাও বাস টাকাটা দিয়ে দেবে চলে যে সব রেট কি থাকে এটা হলো ভাই তা কি যার মূল্য স্থির থাকে সবাই জানে বা রেট গায়ের মধ্যে লেখা থাকে এখানে দরদাম করতে হয় না বিনা দরদামে কিনা এটা হলো ভাই তা খারাপ ভালো মন্দ অর্থাৎ উত্তম বেশি দাম কম দাম সবগুলির মধ্যে যায় কৌল কি আছে নাফিস আর খাসিস উভয়ের মাঝে মিটারটা কিভাবে আমরা ঠিক করবো যে এটারে নাফিস আর এটারে খাসি নাফিস এবং খাসিসের মধ্যে তারতম্য করছেন যেটা হদে ছাড়া কার যে মাল যে সম্পদ চুরি করলে হাত কাটা যায় এই পরিমাণ মূল্যবান জিনিস যদি হয় তাহলে সেটা হইলো নাফিস আর একটি কম রেটে যদি হয় সেটা হইলো খাসিস দশ দেড় হাম হইলো দশ দেড় হাম মূল্যবান যেটা এটা নাফিসের হুকুমের মধ্যে আর দশ দেড় হামের কম যেটা এটা হইলো খাসিসের হুকুমের মধ্যে যাই হোক নাফিস এবং খাসিসের ক্ষেত্রে ইমাম কাসির রহমাতুল্লাহ আলাইহি যদিও নাকি বলছেন যে নাফিসে জায়েজ নাই খাসিসের মধ্যে জায়েজ আছে কিন্তু জমহুর ফুকায়ে কেরামের অভিমত এইটাই হ্যাঁ ভাই এটা আদি নাফিসের মধ্যে জায়েজ আছে খাসিসের মধ্যে হুয়া সহি আর এই কৌল কি আছে সহি হে বা কেন লি তাহাক্কুকিল মুরাদাত মুরাদাত মুরাদাত দুনুজনে মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী উভয় পক্ষই এটা দিতে রাজি আছে কম দাম হোক বেশি দাম হোক সবাই জানা আছে আর না এটা এখানে গেলে এত টাকা স্বর্ণ কত গেলে বাজারে স্থির করা এখন না স্বর্ণ 1 তোলা নেব 100 তোলা নেব একই রেট এর মধ্যে কোনো ধরনের তারতম্য নাই আর এই ক্ষেত্রে উভয়ে এতে সম্মত আছে বেচা কিনার মধ্যে এই ইজাব এবং কবুলের শর্ত এই কারণেই তো ইজাব এবং কবুলের শর্ত লাগানো হয়েছে যে একজনের প্রস্তাব বেচতে রাজি থাকতে হবে আর একজনে কিনতে রাজি থাকতে হবে এই জায়গার মধ্যে দাম দর ইজাব কবুল না হইলেও দুজন তো রাজি আছে আকিদাই তো রাজি আছে বাইরেও রাজি আছে মুস্তারিও রাজি আছে তো মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী লিতাহাকুকি মুরাদাত লিবাই আকিদাইন কে রেজামুন্দি মুতাহাক্কাক হোনে কে ওয়াজা সে হুয়াল মাকসুদ আর বেচা কিনা উদ্দেশ্য যে উভয়ে সম্মতি ক্রমে বেচা কিনা হইতে হবে এই উদ্দেশ্য এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে যখন উদ্দেশ্য পাওয়া যাইতেছে তখন এই বেচা কিনা হইয়া যায়